পায়ে পড়ি বাঘ মামা, করো না কো রাগ মামা, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত, তুমি ঘরে ঘরে এ ঘরে তুমি যে, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত, এ যে বিনা মেঘে পড়ে বাজ, এ যে বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ, গেল কাজ কেচে, কেচে গেল কাজ কেচে কেচে, এ যে বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ, দয়া করে থাকো হরে শান্ত মামা, কে বা জানত, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত, যদি ঘরে এসে বাবা, যদি ঘরে এসে পড়ে পড়ে, যদি ঘরে এসে পড়ে থাবা, ঘরে এসে পড়ে থাবা বাবা, থাবা বাবা বাবারে বাবারে, যদি ঘরে এসে পড়ে থাবা, কি হবে তা জানি বাবা, হারা যাবে তাজা দুটি প্রান্ত, হায় হায় দুটি তাজা প্রাণ, দুটি তাজা প্রাণ যাবে হারা, আহারে হারা জানি, হারা যাবে তাজা দুটি প্রান্ত, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত, বাঘাদা বাঘাদা বলি হীরা নিলে কত শুনি, বাঘাদা হীরা নিলে কত শুনি, সময় কি আসে যে গুনি, তবু কত শুনি, নিয়েছি যথেষ্ট, তবে আর নিয়ে কাম নাই, আর নিয়ে কাম নাই, এবারে চলো পালাই, এবারে চলো পালাই, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট।